করমত পিয়া যখন দেখেছে, করমত পিয়া যখন দেখেছে, মাহে রমজান চাঁদ লুকিয়েছে, করমত পিয়া যখন দেখেছে, মাহে রমজান চাঁদ লুকিয়েছে, করমত পিয়া যখন দেখেছে, অশনি এমনার হলি দুনিয়া, অশনি এমনার হলি দুনিয়া, নবুয়াতে মোহর দুই কাঁদ চমকায়, হে তো নূরানি সুরাত, ভুলে যাবে গো জান্নাত, হে তো নূরানি সুরাত, ভুলে যাবে গো জান্নাত, কেন সুরতে আহদ মিশে রোয়েছে, সুরতে আহদ মিশে রোয়েছে, করমত পিয়া যখন দেখেছে, করমত পিয়া যখন দেখেছে, মাহে রমজান চাঁদ লুকিয়েছে, করমত পিয়া যখন দেখেছে, গুলশানে ফাতেমার অনমোল কোলে, গুলশানে ফাতেমার অনমোল কোলে, মুর্শিদা জাম্বুর ইবনে আলি এসেছিল গো যখন, দেখে গগন ভুবন এসেছিল গো যখন, দেখে গগন ভুবন বলে ঈশারূপে কে এসেছে, বলে ঈশারূপে কে এসেছে, করমত পিয়া যখন দেখেছে, করমত পিয়া যখন দেখেছে, মাহে রমজান চাঁদ লুকিয়েছে, করমত পিয়া যখন দেখেছে, মকামে মাহমুদার ঝরা পানি, মকামে মাহমুদার ঝরা পানি, মেহরাজ নবীর পকনিশানি, হাসানি অঙ্গ জাহার, হোসেনি রঙ্গ তাহার, হাসানি অঙ্গ জাহার, হোসেনি রঙ্গ তাহার, আলী করমুল্লার বংশে এসেছে, আলী করমুল্লার বংশে এসেছে, করমত পিয়া যখন এসেছে, করমত পিয়া যখন এসেছে, করমত পিয়া যখন দেখেছে। তারপর অতি সুন্দর কথা কবি বলছে, হত না আর জিন্দা দিন সেলাম, হত না আর জিন্দা দিন সেলাম, কেন যদি না আসে তো গৌসলা যাব, হত না আর জিন্দা দিন সেলাম, যদি না আসি তো গৌসলা যাও, আল্লাহ রাখির পেগাম দিয়ে ওলি মকাম আল্লাহর আকির পেগাম দিয়ে ওলির মকাম তরকানো বিদিয়ে পটিয়েছে তরকানো বিদিয়ে পটিয়েছে তরকানো বিদিয়ে পটিয়েছে করমত পিয়া যখন দেখেছে করমত পিয়া যখন দেখেছে করমত পিয়া যখন দেখেছে মহরম জানে চাঁদ লুকিয়েছে করমত পিয়া যখন দেখেছে পবিনা জন্নতের হারা পবিনা জন্নতের হারা কেন যতক্ষণ চড়বে না খেতে হারা পবিনা জন্নতের হারা যতক্ষণ চড়বে না খেতে হারাম না হালালের তালাশ করে অন্তর তুই যাস না মোরে না হালালের তালাশ করে অন্তর তুই যাস না মোরে কলমে আল্লাহ বল দিয়েছে কলমে আল্লাহ বল দিয়েছে করমত পিয়া যখন দেখেছে মহরম জানে চাঁদ লুকিয়েছে করমত পিয়া যখন দেখেছে www.anibas.in